আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকীন। ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রাব্বুল আলামিন দ্বীনের ভিত্তিতে, সহি আকিদার ভিত্তিতে, ভালো চরিত্র গঠনের ভিত্তিতে আল্লাহ পাক বন্ধুত্ব স্থাপন করাকে পছন্দ করেছেন। আর দুনিয়ার গরজে দীন ইসলামকে আর ভালো চরিত্রকে উপেক্ষা করে শুধু দুনিয়াকে প্রাধান্য দেওয়ার, তার ভিত্তিতে কারো সাথে বন্ধুত্ব স্থাপন করা আল্লাহ পাক নিষেধ করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার সাথী সঙ্গীরা সবচাইতে ভালো মানুষ ছিলেন। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো সাথী সঙ্গী দান করেন। আমাদের তাফসির হবে সূরা যুখরুফের শেষ অংশ, আয়াত নম্বর 67 থেকে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল আখিল্লা ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বন্ধুরা সেই দিন অর্থাৎ কিয়ামতের দিবসে পরস্পর শত্রু হয়ে যাবে। তবে যারা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করেছে, সংযত জীবন যাপন করেছে, পাপ থেকে বেঁচে থাকার মনে চাহিদা ছিল, তার জন্য প্রচেষ্টা চালিয়েছে, তারা সেই দিনে কেউ কারো শত্রু হবে না। বরং একজন মুমিন মুত্তাকি আল্লাহ ভীরু আর একজন মুমিন মুত্তাকি বন্ধুই থাকবে, যেমন দুনিয়াতেও বন্ধু ছিল, অন্তর থেকে ভালোবাসত। যদিও চোখে দেখেনি কোনো মুমিন ভাই বোনকে, তবুও তাদেরকে ভালোবাসে। একজন মুমিন বিশ্বাসী আর একজন মুমিনকে ভালোবাসে, যদিও পূর্ব পশ্চিমে দূরত্ব তার অনেক থাক না কেন। প্রত্যেক মুমিন মুসলিমকে ভালোবাসে, তার সাথে ভাষার মিল থাক আর নাই থাক, রং বর্ণের মিল থাক আর নাই থাক, তাকে দেখুক আর নাই দেখুক, অন্তর থেকে ভালোবাসে প্রত্যেক বিশ্বাসীকে, সৎকর্মশীলকে। এই বন্ধুত্ব আখেরাতে কাজে আসবে। আল্লাহ পাক তারপর এরশাদ করেছেন, ইয়া ইবাদিহি আমার বান্দারা, লা খাউফুন আলাইকুম। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন মানুষকে, মুমিনদেরকে, সৎকর্মশীলদেরকে, মুত্তাকিনদেরকে, যাদের কথা আল্লাহ বলছেন, আল্লাহ ভীরুদেরকে, যে লা খাউফুন আলাইকুম, তোমাদের কোনো ভয় নেই, আলিয়ম আজকের দিনে, ওয়ালা আনতুম তাহজানুন, আর তোমরা চিন্তিত হবে না। আল্লাযীনা আমানু, কারা চিন্তিত হবে না, কাদের ভয় নেই, যারা ঈমান নিয়ে এসেছে আমার আয়াত সমূহের উপর, আমার বিধানকে বিশ্বাস করেছে এবং বিশ্বাস মোতাবেক কাজ হয়েছে। দুনিয়ার ক্ষেত্রে কখনো এইটা হয় না যে একটা জিনিস বিশ্বাস করছেন অথচ আপনি করেন না। আপনার বিশ্বাস যে ওখানে গেলে শত্রু বসে আছে আমাকে খুন করে দেবে, তারপর কখনো আপনি যাবেন না। আপনার বিশ্বাস জান্নাত জাহান্নাম সম্পর্কে, আবার জাহান্নামের রাস্তায় চলছেন, এটা হইতে পারে? কখনো হইতে পারে না। সুতরাং সত্যিকার অর্থে মুসলিম হওয়ার চেষ্টা করা উচিত আমাদেরকে, আর আমাদের বিশ্বাস আছে, সুতরাং সেই রকম কর্ম হবে। জান্নাতে বিশ্বাস আছে, জান্নাতের জন্য মেহনত পরিশ্রম হবে। জাহান্নামে বিশ্বাস আছে, সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা হবে। তাহলেই সেটা হলো ঈমান আর বিশ্বাস। ওয়াকানু মুসলিমিন, আর তারা ছিল মুসলিম, আমার আয়াতকে বিশ্বাস করত আর তারা মুসলিম ছিল, আত্মসমর্পণকারী ছিল। তাহলে বোঝা গেল ইসলামবিহীন, আত্মসমর্পণের ঘোষণাবিহীন আল্লাহ পাক অন্য আমল কবুল করবেন না। উদখুলুল জান্নাতা আনতুম ওয়াজওয়াজুকুম তুহবারুন, তোমরা জান্নাতে প্রবেশ করো তোমরা আর তোমাদের স্ত্রীরা। পুরুষদেরকে আল্লাহ পাক সম্বোধন করবেন যে তোমরা আর তোমাদের স্ত্রীরা। মহিলাদেরকে আল্লাহ সম্বোধন করবেন, তোমরা আর তোমাদের স্বামীরা। যারা ইমানের অবস্থায় ছিল, যদি স্বামী স্ত্রী উভয়ে ইমানদার আর সৎকর্মশীল হয়, তাহলে বলা হবে যে তোমরা আর তোমাদের বিবিরা, তোমরা আর তোমাদের স্বামীরা, সবাই মিলে জান্নাতে প্রবেশ করো তুহবারুন, আনন্দের সাথে। আর কেউ কেউ তাফসির করেছে তুহবারুন মানে এই জান্নাতে তোমাদেরকে স্বাগতম জানানো হবে, অভ্যর্থনা জানানো হবে। ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাব, সেখানে তাদের ওপর প্রদক্ষিণ করবে, ঘোরাঘুরি করবে তাদের পাশে খাদেমরা স্বর্ণের থালা নিয়ে। যে স্বর্ণের থালা, স্বর্ণের পাত্র ব্যবহার করা দুনিয়াতে মমিন মুসলিমের জন্য হারাম, পুরুষ হোক আর নারী হোক। পাত্র ব্যবহার করা, পাত্র হিসেবে ব্যবহার করা মমিন পুরুষ নারী সকলের জন্য হারাম। অলংকার হিসাবে ব্যবহার করা শুধু মহিলাদের জন্য জায়েজ, পুরুষের জন্য জায়েজ নয়। ও আকওয়াবিন, এবং পানপাত্রও হবে স্বর্ণের। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, আর সেই জান্নাতে মানুষের মন যা চাইবে মুমিনদেরকে, আল্লাহ ভীরুদেরকে তাই দেওয়া হবে। ওয়া তালাযুল আয়ুন, আর চোখ যা দেখে শান্তি পাবে, স্বাদ পাবে তাই দেওয়া হবে। ও আন্তুম ফিহা খালেদুন, আর তোমরা এখানে চিরকাল থাকবে। আল্লাহ আমাদের যেন জান্নাত নসিব করেন। অতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমু হাবিমা কুনতুম তাআমালুন, আর এই তো সেই জান্নাত যেই জান্নাতের তোমাদেরকে তোমাদের কর্মের ফলে, তোমাদের ভালো কাজের ফল হিসাবে ওয়ারিস বানানো হয়েছে, উত্তরাধিকারী বানানো হয়েছে। তাই আল্লাহ পাকের জান্নাত পাওয়া যাবে মানুষের সৎ কাজ, ঈমান এবং ভালো আমল, সৎ কাজের ওপর ভিত্তি করে। কিন্তু নিজের আমল দিয়ে কেউ জান্নাত পেতে পারে না। ঈমান এবং সৎ আমল যখন ভালো হবে, জান্নাতে যাওয়ার মতো হবে, তখন আল্লাহ পাকের রহমত হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে রয়েছে, লাইন ইয়াদখুল আহাদুকুমুল জান্নাতা বিআমালি, তোমাদের কোনো ব্যক্তি, সাহাবায়ে কেরাম থেকে সম্বন্ধকে বলছেন, নিজের কর্ম দিয়ে জান্নাতে চলে যাব, আমল করেছি এত, ভালো নেক কাজ করেছি এত যে জান্নাতে চলে যাব, কোনো ব্যক্তি নেই পৃথিবীতে। সাহাবার জিজ্ঞাসা করলে, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও না, আপনার আমল দিয়ে, আপনার মেহনত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না? ওয়ালা আনাই, এমনকি আমিও। আল্লাহ যদি বলে তোমার চোখের বিনিময় দাও, এই চোখের শুক্রিয়ায় কতটা আমল করেছো দেখো, তোমার ব্রেন বুদ্ধির, তোমার হাত পায়ের, তোমার অঙ্গ প্রত্যঙ্গের, হ্যাঁ ওতেই তো ফুরিয়ে যাবে। ইল্লা আইয়া তাগাম্মাদানি আল্লাহ বি রাহমাতি মিনহু ফাদল, তবে আল্লাহ পাক যদি তার রহমত আর দয়া দিয়ে আমাকে ঢেকে নেন, তাহলে স্পষ্ট যে আল্লাহ পাকের রহমত দ্বারাই জান্নাতে যাবে মুমিন সৎকর্মশীলরা। কিন্তু আল্লাহর রহমত কার উপর হবে? যে রহমত পাওয়ার যোগ্য, ইমানদার সৎকর্মশীল তারা রহমত পাওয়ার যোগ্য। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা, তোমাদের জন্য তাতে হবে বহু রকমের ফলমূল, মিনহা তাকুলু, যা থেকে তোমরা নিজেরা খাবি। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, পক্ষান্তরে যারা অপরাধী তারা জাহান্নামের আযাবে চিরকাল থাকবে। যারা বড় অপরাধী কাফের মুশরিক মুনাফিক তারা চিরকাল থাকবে। ঈমান ভঙ্গ করেছে, ইসলাম ভঙ্গ করেছে, ঈমান হয়তো জন্মসূত্রে ঈমান ইসলাম ছিল কিন্তু নিজেরাই নষ্ট করেছে, তাহলে তারা চিরকাল থাকবে। আর যারা ঈমানকে টিকিয়ে রেখেছে শিরক মুক্ত থাকার মাধ্যমে, কুফরি মুক্ত থাকার মাধ্যমে আর নামাজ কায়েম করার মাধ্যমে, পাঁচক্ত অন্যান্য পাপ আছে, তারা কিছুকালের জন্য জাহান্নামে যাবে, চিরকালের জন্য নয় বা দীর্ঘকালের জন্য যাবে। লায়ুফাত্তারু আনহুম, তাদের থেকে এই জাহান্নামের শাস্তিকে হালকা করা হবে না, কমানো হবে না। ওয়াহুম ফিহে মুবলিসুন, আর এই জাহান্নামের শাস্তিতে তারা নিরাশ হয়ে থাকবে, হতাশাগ্রস্ত থাকবে। অমা জালামনাহুম, আল্লাহ বলছে আমি তাদের উপর কোনো জুলুম করবো না আর করিও নি। ওয়ালাকিন কানহুম জালিমিন, তারাই জালিম ছিল। ওয়া নাদাও ইয়া মালিকু লিয়াখযি আলাইনা রাব্বুক, সেই দিন জাহান্নামে জ্বলতে জ্বলতে জ্বলতে আর বরদাস্ত হচ্ছে না, তখন জাহান্নামীরা বলবে জাহান্নামের যে অধিপতি ফেরেশতা তার নাম হচ্ছে মালিক, কোরআনের ভাষায় খাজেনুন নার বা মালিক, বলবে হে মালিক, মানে হে জাহান্নামের অধিপতি ফেরেশতা, জাহান্নামের রক্ষী ফেরেশতা, লিয়াখযি আলাইনা রাব্বুকা, আল্লাহকে বলো তোমার প্রতিপালক আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দান করে দেন, আর পারছি না বরদাস্ত করতে, আল্লাহ আমাদেরকে মদ দিয়ে দিক, শুধু মরতে চাই। যেমন দুনিয়াতে বিপদ আপদ আসলে, যখন সংকট খুব বেশি আসে, তখন মানুষ বাঁচতে চায় না, এমন রোগ আর বরদাস্ত করতে পারছে না, তখন আল্লাহ যদি মরে যেতাম, আল্লাহ যদি মরে যেতাম, বলে না অনেকে তো ওই রকম আকাঙ্ক্ষা করবে জাহান্নামীরা। কালা, তখন ফেরেশতা বলবেন আল্লাহর পক্ষ থেকে, ইন্নাকুম মাকিসুন, তোমরা চিরকাল এখানে থাকবে, এখানেই থাকতে হবে। লাকাদ জিনাকুম বিল হক, আল্লাহ বলে তোমাদের কাছে সত্য নিয়ে এসেছিলাম, মানে আমি পাঠিয়েছিলাম নবী রাসূলের মাধ্যমে। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হক কারিহুন, কিন্তু তোমাদের অধিকাংশই সত্যকে ঘৃণা করেছিল। যারা সত্য পথ দেখেছে তাদেরকে ঘৃণা করেছো, নবী রাসূলদেরকে, আর সত্য কথাকে ঘৃণা করেছো। আল্লাহ পাক তারপরে বলছেন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এই কাফের মুশরিকরা তারা কি সলা পরামর্শ করে কোনো সিদ্ধান্ত নিয়েছে? মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তারা কুচক্রান্ত করেছিল যে এই মুহাম্মদকে কেমন করে মারা যায়। বিভিন্ন রকমের তাদের আলাপ আলোচনা মিটিং চলছে। শেষ হিজরতের পূর্ব মুহূর্তে যে সিদ্ধান্ত তাদের হয়েছিল যে প্রত্যেক গোত্র থেকে প্রতিনিধি থাকতে হবে, প্রত্যেক বংশের এক একজন করে লোক এতে শরিক হবে, আর মোহাম্মদকে সমস্ত বংশ মিলে মারব, আর মারার পরে কোরেশরা যদি জানতে পারে হাশেম গোত্র, তাহলে এতগুলি গোত্রের বিরুদ্ধে তারা কোনো রকমের অ্যাকশন নিতে পারবে না, খুব বেশি তো চাইবে যে এর রক্তপণ দাও, দিয়ে দাও, মোহাম্মদের দিয়ে দিয়ে দেবো, রক্তপণ দিয়ে দেবো, কিন্তু খুনের বদলা খুন নিতে পারবে না। আর একটা বংশ যদি আমরা এই ঝুঁকি নিই তাহলে অসুবিধা আছে। আল্লাহ পাক বলছেন তারা এই ষড়যন্ত্রের সলা পরামর্শ করেছে, ফাইন না মুবরেমুন, আমিও আমার ফয়সালা নিশ্চিত করেছি, আমিও যে কি করবো এদের সাথে আমার ফয়সালা আগে থেকে হয়ে আছে। যা লোহে মাহফুজে লিখা আছে, মক্কা বিজয় হবে, বদরে এরা লাঞ্ছিত অপদস্ত হবে, নিরাশ হয়ে খন্দক থেকে ফিরে আসবে। আমি ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, নাকি তাদের ধারণা যে আমি তাদের গোপন কথা শুনি না, তারা চুপি সারে যে আলাপ আলোচনা করে তা আমি জানি না শুনি না। বালা অবশ্যই জানি, ওয়া রাসূলুনা আল্লাযীহিম ইয়াকতুবুন, বরং আমার দূতেরা মানে ফেরেশতারা তাদের পাশে থেকে লিখতে থাকে, রেকর্ড করতে থাকে। প্রত্যেক ব্যক্তির দুই পাশে ফেরেশতা প্রস্তুত হয়ে রয়েছে লিখার জন্য। কাফের মুশরিকদের যে ভ্রান্ত ধারণা ছিল যে আল্লাহ পাকের সন্তান সন্ততি রয়েছে, যেমন ইহুদি নাসারাদের যে আল্লাহর সন্তান রয়েছে ঈসা বা উজাইর, আরো মুশরিকদের ছিল যে ফেরেশতার আল্লাহর মেয়ে। আল্লাহ পাক বলছে ইনকান আলির রহমানে ওয়ালাদুন, হে নবী তুমি তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ পাক যিনি দয়াবান তার যদি কোনো সন্তান সন্ততি হইত, ফানা উওয়ালুল আবেদিন, তাহলে প্রথম আমি সেই সন্তানের উপাসনা করতাম, পুজো করতাম। আল্লাহর সন্তান তখন তো সেও তো পূজনীয়, তার উপাসনা করতাম, এটা একটা অর্থ। আর একটা অর্থ তাফসির করা হয়েছে ফানা উওয়ালুল আবেদিন, আমি সর্বপ্রথম এটা মেনে নিতাম। যদি সত্যিকার অর্থে আল্লাহ পাকের কোনো সন্তান সন্ততি হইত, তাহলে প্রথম তো আমি মুহাম্মদ মানতাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আমি আল্লাহ পাকের সত্য দিন নিয়ে এসেছি, বিশুদ্ধ আকীদা নিয়ে এসেছি, সহি কথা শেখাবার জন্য এসেছি। সুবহানা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, আল্লাহ পাক ইরশাদ করছেন যে আকাশসমূহ আর পৃথিবীর যিনি অধিপতি তার পবিত্রতা ঘোষণা করো। হে মানব জাতি, হে নবী, তোমরা প্রশংসা করো, গণগান পেশ করো, পবিত্রতা ঘোষণা করো। যিনি রব্বিল আরশ, আরশের মালিক, আরশের অধিপতি, আম্মা ইয়াসিফুন, ওই সব ত্রুটি থেকে, ওই সব দিক থেকে, ওই সব কথা থেকে যা তারা আল্লাহর ওপর পালনকর্তার ওপর আরোপ করে থাকে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসব। সম্মানিত ব্রাদার ইসলাম, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনে করিম দিয়ে হেদায়ত করেছেন। আমরা ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফের আয়াত নম্বর 82 তে ইরশাদ করেছেন, সুবহানা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, পবিত্রতা ঘোষণা করো। এটাও তাফসীর হতে পারে যে আল্লাহ পাক যেন নির্দেশ দিচ্ছেন নবীকে এবং মানব জাতিকে। আর এটাও হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা জানিয়ে দিচ্ছেন যে একমাত্র পাক পবিত্র সত্তা সেই আল্লাহ যিনি আকাশসমূহ আর জমিনের অধিপতি মালিক, যিনি আরশের অধিপতি, আল্লাহ পাকের আরশের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আম্মা ইয়াসিফুন, পবিত্রতা ঘোষণা করো, তাকে পাক পবিত্র বলে তোমরা ঘোষণা করো। কি থেকে আম্মা ইয়াসিফুন? যা তারা আল্লাহ সম্পর্কে বলে থাকে, বর্ণনা করে থাকে, যা আল্লাহর উপর মিথ্যারোপ করে থাকে, যে কোনো রকমের আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে থাকে, এই থেকে আল্লাহ পাককে পবিত্র ঘোষণা করো। ফাজারহুম ইয়াখুযু ওয়ায়ালাবু, আল্লাহ পাক নবীকে আরো বলছেন যে এই কাফের মুশরিক অবাধ্যদেরকে ছেড়ে দাও। ইয়াখুযু ওয়ায়ালাবু, তারা বাক চতুরতা এবং ক্রীড়া কৌতুক করতে থাকুক, তারা নিজের এই কথাই যেসব কথা বলে তারা মনে করে যে আমরা খুব পণ্ডিত, তাতে তাদেরকে ছেড়ে দাও, ব্যস্ত থাক তারা। ওয়াল আবু, আর তারা খেলাধুলা করতে থাক, দুনিয়ায় খেল তামাশা করতে থাক। হাত্তা ইউলাকু ইয়াউমাহুমুল্লাযি ইউআদুন, এমনকি এমন এক দিনের সম্মুখীন হবে যেই দিনের তাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে, কিয়ামতের দিন, বিচার দিবস, জবাবদেহি, সেই দিন জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আর সেটা আসা পর্যন্ত তারা খেলাধুলা করতে থাক। ওয়াহুয়াল্লাযি ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ, আল্লাহ তো সেই সত্তা যিনি আকাশেও উপাস্য মাবুদ, আকাশে একমাত্র তার ইবাদত বন্দিগি হয়, মালায়েকারা আকাশে তার ইবাদত করেন। অফিল আরদে এলাউন, পৃথিবী তো একমাত্র ওই সত্যিকার মাবুদ, তিনি তার ইবাদত সৎকর্মশীল মানুষরা করে। আর যারা অসৎ, যারা অজ্ঞ, যারা বুঝার চেষ্টা করল না, জানার চেষ্টা করল না, তারাই তার সাথে শিরিক করে। ওহুয়াল হাকিমুল আলিম, তিনি বড়ই প্রজ্ঞাবান এবং সবকিছুই তিনি জানেন। আর বরকতময় সেই সত্তা যার জন্য আকাশসমূহ আর জমিনের মালিকানা, আকাশ এবং জমিনের মালিকানা যার হাতে রয়েছে, ওমাবাইনাহমা, আর এর মাঝে যা কিছু রয়েছে সবকিছুর মালিক সেই আল্লাহ পাক, তিনি হচ্ছেন বরকতময়, তার জাত বরকতময়, তার গুণাবলী বরকতময়, তার আদেশ নিষেধে বরকত রয়েছে। সুতরাং তার নেক বান্দাদের জীবনে বরকত রয়েছে, তার বিধান আল কোরআনে বরকত রয়েছে। ওয়াইন দাহ ইল মুসাহ, আর একমাত্র আল্লাহর কাছেই কিয়ামতের চূড়ান্ত জ্ঞান রয়েছে যে কখন কিয়ামত হবে, কোন দিনে হবে, কোন সালে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। ওয়ালা ইয়ামলিকুল লাযিনা ইয়াদউনা মিন দুনিহি শাফা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক আরো বলছেন যে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে লোকেরা আহ্বান করে থাকে, আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে থাকে, এরা সুপারিশের মালিক নয়। আল্লাহ ছাড়া যেসবকে শরীক বানিয়েছে আল্লাহর সাথে, সেগুলি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, এই ধারণা নিয়েই তো শিরক শুরু হয়েছে। আর মুশরিকরা বলতো হাওলাই শফাউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে লাত উজ্জা মানাত, এরা আল্লাহর কাছে এরা সৎলোক ছিল, এরা সুপারিশ করবে আমাদের জন্য, আল্লাহকে রাজি করে নিবে আমাদের পক্ষ থেকে। সুপারিশ কারা করবে? আল্লাহ বলছে ইল্লা মান শাহিদা বিল হক, তবে যেই ব্যক্তি সত্যের সাক্ষী দিয়েছে, সত্যের সাক্ষী, আর সত্য হচ্ছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, পবিত্র বাক্য, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তৌহিদ প্রতিষ্ঠাকারী একমাত্র সুপারিশ করবে। আর এই তৌহিদের দাবি বুঝার পরে সেটা পালন করেছে, শুধু কালমা মন্ত্র পড়েনি, ওহম ইয়ালামুন, এবং তারা জানে কালেমার অর্থ, কালেমার দাবিও জানে, কালেমার শর্তাবলীও জানে। সুতরাং কালেমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করেছে, তারাই সুপারিশ করবে একটি তাফসির। আর একটি তাফসির হচ্ছে যে তাদের জন্য সুপারিশ হবে যারা সত্যের সাক্ষী দিয়েছে, মুশরিকের জন্য বহুত্ববাদীর জন্য সুপারিশ হবে না, বরং সুপারিশ হবে ওই ব্যক্তির জন্য যে কালেমা তাইয়্যিবার সাক্ষী দিয়েছে, জেনে শুনে মন্ত্রের মতো পড়েনি, এদিকে কালেমার জিকিরও করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আল্লাহ, আর ওইদিকে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়াও করছে, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাইও করছে, আল্লাহ ছাড়া অন্যকে রাজিও করার জন্য পরেশান রয়েছে যে বাবা রাজি না হইলে মুশকিল হয়ে যাবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ছেলে মেয়েও চাইছে, রোগের আরোগ্য চাইছে না, এরকম না। ওহম ইয়ালামুন, তারা জেনে শুনে কালেমার অর্থ বুঝে কালেমাকে প্রতিষ্ঠা করেছে, তাদের জন্য সুপারিশ হবে। ওয়ালাইন সাল তাহম মান খালাকাহুম, হে নবী, তাদেরকে যদি জিজ্ঞেস করো মুশরিকদেরকে যে তাদেরকে কে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। তো সৃষ্টি করলেন আল্লাহ, তো লাতুজা মানাতের জন্য কেন উপাসনা, আল্লাহর ইবাদত করো। ফান্না ইউফাকুন, কোথায় তারা বিভ্রান্ত হয়ে ফিরে চলে যাচ্ছে। ওয়াকিলহির, তাফসীর করতে গিয়ে তাফসীরকারগণ অনেকটা পেরেশান, এর সম্পর্ক গ্রামারের দিক থেকে কার সাথে, একদল বলছেন ওয়াকিলহি, এই যে ওয়াও এটা শপথের জন্য, কাসামের, অর্থাৎ আল্লাহ পাক বলছেন যে আর নবীর কথার শপথ করে বলছি, ওয়াকিলহি মানে ওয়াকাউলহি, নবীর বাণীর কসম করে বলছি, নবী বলেছেন ইয়া রব্বে, হে আল্লাহ, ইন্না হাওলা ইকামুল লা ইউমিনুন, এই এমন জাতি কুরাইশ আর মক্কার লোকেরা, তায়েফের লোকেরা ঈমান নিয়ে আসবে না, এরা বিশ্বাস করতে চায় না আল্লাহ, এই কথার শপথ করে আমি আল্লাহ বলছি, এটা একটি তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে ওয়াকিলহির আতফ রয়েছে আরবি গ্রামার, ইলমুসা এই সাআতের উপর, তাহলে অর্থ হবে যে একমাত্র কিয়ামতের চূড়ান্ত জ্ঞান আল্লাহ পাকের কাছে রয়েছে, ওয়াকিলহি, আর নবীর কথারও জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে, নবীর কথার জ্ঞানও একমাত্র আল্লাহর কাছে রয়েছে, যে আল্লাহ পাক কের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া রব্বি, হে আল্লাহ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তৌহিদের বাণী পেশ করেন এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, নবীর বাণীরও এলম একমাত্র আল্লাহর কাছে রয়েছে, তার পক্ষ থেকে এসছে যে হে আল্লাহ, ইন্না হাওলা ইকামুল লা ইউমিনুন, এই এমন এক জাতি যারা বিশ্বাস করবে না, আল্লাহ তোমার তৌহিদ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, তোমার রসুলকে রসুল বলে বিশ্বাস করে না, তোমার কিতাবকে কোরআন বলে বিশ্বাস করে না, বলছে যে মুহাম্মদ রচনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অভিযোগ করছেন, 13 বছরের জীবনে মক্কার জীবন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের, রসুল্লাহ সাল্লামের সাথে যখন দুর্ব্যবহার করেছে, এত হিতাকাঙ্ক্ষী, এত তাদের কল্যাণকামী, আর তার কথা শোনা তো দূরের কথা, তার ওপর জুলম অত্যাচারের শেষ ছিল না, তাকে কয়েকবার প্রাণ থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, গলা টিপার চেষ্টা করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে সালাত আদায় করেছেন, সেজদায় গিয়েছেন, তাদের বদ প্রকৃতির মানুষ উকবা বিন আবি মুঈদ উটের ভুঁড়ি নিয়ে এসে চাপিয়ে দিয়েছে, এছাড়াও বহু জুলম অত্যাচার, শেষখানে একেবারে মেরে শেষ করব, আল্লাহ পাক হেফাজতে উঠিয়ে নিয়ে গেলেন, হিজরত করলেন তিনি, হিজরতের পথে যখন তখন একশো উটের পুরস্কার মোহাম্মদকে কেউ জীবিত এনে দিতে পারুক অথবা মৃত এনে দিতে পারুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে অভিযোগ করছে, ইন্না হাওলাই কওমুল্লাইম, আল্লাহ এই এমন বদ জাতি যারা বিশ্বাস করবে না। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছেন, অধৈর্য হয়ে যান, ফাসফাহ আনহুম, এদের থেকে মুখ ফিরিয়ে না, এদেরকে ছেড়ে দাও, মাফ করে দাও। অকুল আর বলো সালাম, তোমাদের উপর সালাম রইল। এ হচ্ছে মানুষ থেকে কেটে পড়ার সালাম। সালাম হচ্ছে দুই রকম, এক হচ্ছে অভিবাদনের তাহিয়া যেটা, আর এক হচ্ছে মানুষের কাছ থেকে কেটে পড়ার সালাম, ভাই তুমি থাকো আমি চললাম, এটাকেও আরবি ভাষায় সালাম বলা হয়েছে। নবীকে আল্লাহ বলছেন যে তুমি তাদেরকে পরিত্যাগ করো, ফাসাউফায়া আলামুন, শীঘ্রই তারা জানতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরত করলেন, কত অসহায় অবস্থায়, তিন দিন উল্টো দিকে, দক্ষিণ দিকে সওর পাহাড়ের গুহা, সেখানে গিয়ে আশ্রয় নিলেন। তিন দিন পরে যখন একটু তল্লাশি কমে এসছে, বেরিয়ে গেলেন আবার রাস্তা, নতুন রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে সাধারণত মানুষ মদিনা যায় না, মদিনার পথ নাই, সেটা দিয়ে লোহিত সাগরের কিনারা কিনারা। তারপরে দীর্ঘদিন কোনো ভবিষ্যৎ উজ্জ্বল নয় যে মুসলিমরা এত তাড়াতাড়ি শক্তিশালী হবে। আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করলেন, আট বছরের মধ্যে মক্কা বিজয় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কথার উপর আমল করছেন, বলছেন তোমাদের সাথে এখন কি করতে পারি, আমি তো আজকে বিজয়ী হয়েছি, আমরা তো আপনারই আত্মীয়, সুতরাং আমাদের সাথে আশা করি আপনি ভালোই ব্যবহার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসরিবা আলাইকুম ইয়াউম, তোমাদের উপর কোনো তিরস্কার নেই, আল্লাহ তোমাদের মাফ করুক, ছেড়ে দিলাম, ইজহাবু ফান্তুমুত তালাকা, ছেড়ে দিলাম, তোমাদেরকে কিছুই বলবো না, ছেড়ে দিলাম, যার ইমান নিয়ে আসার ইমান নিয়ে আসো। আর মক্কায় একমাত্র পাক পবিত্র তৌহিদ প্রতিষ্ঠাকারী মুমিন থাকবে, কোনো মুশরিক থাকবে না। আল্লাহ পাক তাই বলছেন যে নবী তাদেরকে ছেড়ে দাও এবং তাদের কাছ থেকে কেটে পড়ো, শীঘ্রই তারা জানতে পারবে যে আল্লাহ পাক কি ভাইবে সৎকর্মশীলদেরকে, মুমিনকে, মুমিনদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেন, বিজয় দান করেন, আর কাফের অবাধ্যদেরকে কিভাবে লাঞ্ছিত করেন। আর মওতের পরে তো জানতে পারবে কি তাদের ভয়াবহ পরিণাম রয়েছে। এখানে আমাদের আলোচনা শেষ করছি, আমাদের সূরা যুখরুফের তাফসীর আলহামদুলিল্লাহ শেষ হলো। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন, ভালো কথা বলার তৌফিক দান করেন, ভালো কথার উপর আমল করার তৌফিক দান করেন, সত্য কথা, হক কথা, কোরআন সুন্নার কথা যার কাছ থেকে আসুক না কেন সাদরে গ্রহণের যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়াতেও সুখী করেন আর আখিরাতে আল্লাহ পাক সুখী করেন, জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।